السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا আজকে আলোচনা করব আরো কিছু আদব নিয়ে, দেহাঙ্গের সৌন্দর্য পরিচ্ছন্নতা, আপনার সারা দেহ, সেই সারা দেহকে ইসলামী আইন অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী কিভাবে রাখবেন, আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত। আমরা ইসলামের শরীয়তের মাপকাঠিতে মানদণ্ডে বিচার করে দেখব যে আপনার মাথার চুল কেমন হওয়া উচিত, আপনার চোখ কেমন হওয়া উচিত, আপনার নাক কেমন হওয়া উচিত, আপনার মোচ কেমন হওয়া উচিত, আপনার দাড়ি থেকে নিয়ে সব মহিলাদেরও বলব ইনশাআল্লাহ। আমরা শুরু করব সেই দেহাঙ্গের সৌন্দর্য নিয়ে আলোচনা। মুসলিম মানে একজন সুসভ্য মানুষ, মুসলিম মানে হচ্ছে একজন পূর্ণাঙ্গ সুন্দর সুসভ্য মানুষ। লেবাসে, পোশাকে, দেহের বাহ্যিক ও আভ্যন্তরিক সৌন্দর্যে সে হবে সুশোভন, দেখতে তাকে ভালো লাগবে, দেখতে তাকে কুৎসিত লাগবে না। কুৎসিত সৃষ্টিগত আলাদা কথা, কিন্তু নিজেকে সে কুৎসিত করে রাখবে না, নোংরা করে রাখবে না, সুদর্শন হবে। তার নিকট থেকে সুগন্ধ পাওয়া যাবে, দুর্গন্ধ না। যদি সুগন্ধ নাও পাওয়া যায় তো কমসে কম দুর্গন্ধ পাওয়া যাবে না, কারণ দুর্গন্ধ দূর করা যায়। সুগন্ধ হয়তো সৃষ্টি করা যায় না, পয়সা না থাকলে কেনা যায় না, আলাদা কথা, কিন্তু কমসে কম দুর্গন্ধ যাতে না থাকে, আর তার জন্য পানি আছে। না পাওয়া গেল অন্তপক্ষে কোন প্রকার দুর্গন্ধ যেন তার কাছ থেকে পেয়ে কোনো মানুষ কষ্ট না পায়, কোনো ফেরিস্তা কষ্ট না পান। মুসলিমের আকৃতি প্রকৃতি হবে কার মতো, আপনি আপনার আকার কার মতো করতে চান, কোন প্লেয়ারের মতো, কোন হিরোর মতো, নাকি কোন নেতার মতো? নিঃসন্দেহে পৃথিবী সবচাইতে বড় সভ্য মানুষ তিনি, যিনি তার সর্ব আচরণে মহান সৃষ্টিকর্তার কাছে সবার চেয়ে প্রিয় ছিলেন। কে তিনি? তিনিই হবেন প্রত্যেক মুসলিমের সকল বিষয়ের নমুনা ও আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। তোমাদের মধ্যে যে আল্লাহ ও পরকালে আশা বা বিশ্বাস বা ভয় রাখে এবং অধিকাধিক আল্লাহকে স্মরণ করে, তাহলে আপনার আদর্শ কে হওয়া উচিত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক জিনিস যা তৈরি করা তা একটা ছাঁচ হয়, ছাঁচ বোঝেন, ফার্ম যাকে বলে। ইট তৈরি করা হয়, ইটের একটা কি হয়, ডাইস হয়, ফার্ম হয় বা ছাঁচ হয়। যারা কেক তৈরি করে, কেকের একটা ছাঁচ হয়। তারপরে রুটি তৈরি করার ছাঁচ হয়। আপনি আপনাকে তৈরি করবেন এই ছাঁচকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত করব, আমাদের ইবাদতের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন রকম আছে, কিন্তু আমাদের দেহ কেমন হবে সে ব্যাপারেও বিধান দিয়েছেন তিনি, যে আমাদেরকে সেই রকম হতে হবে। একটা হাদিসে কুদসিতে আছে, হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি কাকে বলে? আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার বাণী, কিন্তু ভাষা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের। আর কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহরই ভাষা, তাই না? আল্লাহর কথা, আল্লাহরই ভাষা। আর বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আল্লাহর কথাটাকে বর্ণনা করেছেন, কিন্তু হুবহু সেই ভাষাই না, ঠিক বুঝেছেন, মানে সেই কথাটাই না, কথাটা অন্যভাবে নিজের ভঙ্গিতে প্রকাশ করেছেন। সেই হাদিস, ইন্নাল্লাহ তাআলা কাল, আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। দেখলেন হুজুর, ওলি, ওলি মানে পীর, তাই না? না, ওলি কে? ওলি কাকে বলে? ওলি মানে কি? ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহ অভিভাবক তো হয় না, বরং আল্লাহই হচ্ছেন মোমেনদের ওলি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। তাহলে আল্লাহ যখন ওলি হবে তখন আল্লাহ হবেন কি? বন্ধু বা অভিভাবক। আর মানুষ যখন আল্লাহর ওলি হবে তখন কি হবে? আল্লাহর অভিভাবক। এটা তো হতেই পারে না, আল্লাহর বন্ধু। সুতরাং আল্লাহর বন্ধু কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। শোনো, আউলিয়াদের, আল্লাহর আউলিয়াদের কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই, কোনো দুঃখ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো দুর্দশা নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কারা? আল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা মোমেন। মোমেন যাকে বলে, ইমানদার যাকে বলে, এ নয় যে ইমান সে ছটা রুকুন মেনে নিল বাকি মানলো না, তা তো হল না। পূর্ণ মোমেন যে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ইমান আনার পরে নেক, ইমান আনলেই তো সে নেক আমল করবে, তাই না? ইমান আনলেই নেক আমল করবে, আর সেই সঙ্গে তাকওয়ার কাজ করবে। নেক আমল আর তার সঙ্গে কি থাকবে? আমলের ভিতরে কি থাকবে? তাকওয়া থাকবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে হচ্ছে সাবধানতা, সংযমশীলতা, আল্লাহর ভয়, আল্লাহ ভীরুতা। বুঝতে পাচ্ছেন? এক লোক কাজ করতে পারে কিন্তু তার মাঝে তাকওয়া নেই, হতে পারে না? পারে না। একজন আলেম, বড় আলেম হতে পারে কিন্তু তার মাঝে তাকওয়া নেই, হতে পারে না? পারে না। পারে। একটা মহিলা বোরকা পড়তে পারে কিন্তু তার সাথে লেবাসও তাকওয়া নেই, তাকওয়া নেই, তাহলে সে মহিলা পর্দা হবে? অবশ্যই হবে না, সে একদিন না একদিন উলঙ্গ হয়ে যাবে, পর্দার ভিতরেও সে ন্যাংটা হয়ে যাবে। তাকওয়া হচ্ছে একটা জরুরি জিনিস, তাকওয়া অতিরিক্ত জিনিস। অতএব যার যে মোমেন এবং যার তাকওয়া থাকবে, সে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আর যার যত বেশি তাকওয়া হবে, সে তত বেশি বড় আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। অতএব মুত্তাকি পরহেজগার মানুষই হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তো আমার ওলির বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে, তাকে শত্রু মনে করবে, তাহলে তার বিরুদ্ধে আমি কি করব? যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সঙ্গে যুদ্ধে কেউ পারবেন? আল্লাহ মুস্তাআন। আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর সাথে। আর এমনি আপনি জানেন যে আপনি মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন কিসের খাতিরে? আল্লাহর খাতিরে, আল্লাহর সন্তুষ্টির জন্য। কেন তাকে ভালোবাসেন? যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন এবং সে আল্লাহকে ভালোবাসে, তাই না? এছাড়া অন্য উদ্দেশ্যের বন্ধুত্ব বেকার, তাই না? আল্লাহ খিল্লাউ বাদুহুম ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকুন। কেয়ামতের দিনে সমস্ত বন্ধুত্ব বিচ্ছিন্ন হবে কিন্তু মুত্তাকিনদের না। কেয়ামতের দিনে আরো সে সাত প্রকার ব্যক্তি ছায়া পাবে। কে বলতে পারবে এক নিঃশ্বাসে সাত প্রকার ব্যক্তি? যাক, মোট কথা হল যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে দুই ব্যক্তি বন্ধুত্ব স্থাপন করবে, অন্যর জন্য না। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এক মহিলার সাথে কিংবা এক পুরুষের সাথে। আপনি এক পুরুষকে পছন্দ করেছেন, কেন করেছেন? আপনি এক মহিলাকে পছন্দ করেছেন, কেন করেছেন? এমনিতেই জানেন বিবাহ হওয়ার কারণ কয়টা? মানে ভালো লাগা থেকে ভালোবাসা হয়। তো ভালোবাসা, অবৈধ ভালোবাসার কথা বলছি না, বৈধ ভালোবাসা। বিয়ের মাধ্যমে আপনি তার সঙ্গে ভালোবাসা স্থাপন করবেন কয়টা কারণে? চারটে কারণে। চারটে কারণ হল ভালো লাগা। এই চারটেই যদি পাওয়া যায় ভালো লাগার কারণ, আল্লাহ আকবার, তাহলে তো ভালোবাসা হবেই। কিন্তু চারটের মধ্যে যদি কম থাকে, যদি একটা কম থাকে, দুটো কম থাকে, তিনটে কম থাকে, মাফি মুশকিল। কিন্তু একটা কম হলে হবে না। যদি একটা মাত্র পাওয়া যায় সেটা কি? দিনদারি। তার রূপ না থাক, তার ধন মাল না থাক, তার বংশ মর্যাদা না থাক, তার সামাজিক স্ট্যাটাস না থাক, সামাজিক মর্যাদা না থাক, তার পদ বা গদি না থাক, সে সাধারণ লোক হোক, সে দুর্বল লোক হোক, কিন্তু তার কি আছে? দিনদারি আছে। তো সেই দিনদারির ভিত্তিতে আপনি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবেন, তাকে জামাই করবেন, তাকে বউ করবেন, তাকে স্ত্রী বানাবেন, তাকে বন্ধু বানাবেন। এখন এই ব্যক্তি নিশ্চয়ই যাকে আপনি পছন্দ করছেন, কার ভিত্তিতে? আল্লাহ সন্তুষ্টির ভিত্তিতে, তাহলে নিশ্চয়ই সে আল্লাহর বন্ধু, তাই না? যেহেতু আল্লাহ তাকে পছন্দ করেন, আপনি কেন পছন্দ করলেন? যেহেতু আল্লাহ তাকে পছন্দ করেন। এই জন্য আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আনকাহা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালা আল ঈমান। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করে আর আল্লাহর ওয়াস্তে শত্রুতা করে, আল্লাহর ওয়াস্তে দেয় আল্লাহর ওয়াস্তে দেয় না, আল্লাহর ওয়াস্তে বিবাহ দেয়, তার ইমান কি পরিপূর্ণ ইমান? আল্লাহর ওলি হতে চান? এই চারটে কাজ আছে। যদি আপনি দেখেন আপনার দেওয়া এবং না দেওয়া কার লজ্জ কার জন্য, মানে আপনি দিচ্ছেন এক জায়গায় দিলেন 10,000 টাকা দিলেন, কার জন্য দিলেন? অমুক জায়গায় বন্যা এলো, বন্যায় দুর্গতদের জন্য 10,000 টাকা বিলি করলেন, কি জন্য? ভোটের জন্য তো নয়, আল্লাহর জন্য দিলেন। কিসের জন্য দিলেন? আপনি দেখেন আপনি আল্লাহর ওলি কিনা আপনি নিজে পছন্দ করতে পারবেন। এই সময় দুর্গতদেরকে সাহায্য করার জন্য সব এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে ওখান থেকে সব বড় বড় ব্যানার লিখে, তাই না? হ্যাঁ, কেন, কিসের জন্য, তার পেছনে কি কারণ আছে? তার পেছনে কিছু না কিছু, প্রত্যেক দানই প্রতিদান চায়, দান যখন দিচ্ছে তখন নিজে কিছু চাচ্ছে। দেখবেন অনেক সময় মানে আপনাকে কোনোদিন সালাম করে না, এসে বলে সালাম আলাইকুম, তখন আপনার মনে মনে কি হয়, নিশ্চয়ই কোনো মতলব আছে, তাই না? এ আজকে হঠাৎ করে সালাম দিতে এলো কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। তো আল্লাহর জন্য যদি আপনি দেন, আল্লাহর জন্য না দেন, একজন চাইতে এলো ভাই আমাকে 10,000 টাকা, আপনি দিলেন না, কেন দিলেন না? যেহেতু আপনি আল্লাহকে পছন্দ করেন, আপনি জানেন যে এই 10,000 টাকা সে আল্লাহর বিরুদ্ধে খরচ করবে, আপনি দিলেন না, তাহলে আল্লাহর জন্য না দেওয়া হলো, তাই না? আল্লাহর জন্য বিয়ে দেন, আল্লাহর জন্য বিয়ে দেন, অমুক লোকটাকে পছন্দ করলেন না, প্রস্তাব নিল, আপনি দিলেন না কেন? যেহেতু আল্লাহ তাকে পছন্দ করেন না। যদি এরকম আপনি হতে পারেন, আপনি আল্লাহর ওলি, আপনি হচ্ছেন আল্লাহর ওলি। এই ওলির বিরুদ্ধে যদি কেউ শত্রুতা পোষণ করে, যদি আল্লাহর ওলিকে কেউ অপছন্দ করে, তাহলে পরে আল্লাহ তার বিরুদ্ধে কি করেন? যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ তাআলা তারপর বলেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতরাযতু আলাইহি, বান্দা যা কিছু দিয়ে আমার নৈকট্য লাভ করে থাকে, তার মধ্যে আমার নিকট প্রিয়তম হল সেই ইবাদত যা আমি তার উপর ফরজ করেছি। আল্লাহ কোন ইবাদতকে বেশি পছন্দ করেন? যে ইবাদতকে আল্লাহ ফরজ করেছেন মানুষের উপরে, সেটাই বেশি জরুরি, তাই না? নফলগুলো তো পরে করবেনই, আল্লাহর ওলি হতে গেলে আরো কিছু করতে হবে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কোনটা হল? হ্যাঁ, যেটা আল্লাহ ফরজ করেছেন। আর সে নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বা। এবার ফরজ আদায় করলো, ফরজ আদায় করার পরে আল্লাহর ওলি বন্ধু হতে হলে আরো কিছু বাড়তি চাই না? দেখেন, বাড়তি যেটা আল্লাহ পছন্দ করেন সেটা হতে হবে, যেটা আল্লাহ পছন্দ করেন না, যেটা আল্লাহর অনুমোদন নেই, রাসুলের অনুমোদন নেই, সেই বাড়তি করলে হবে না। অনেকে বলবেন, তাহলে হুজুর আমরা যে বলি আপনারা বিদাত বলেন, বিদাত হল কোন বাড়তি? যে বাড়তিতে আল্লাহর অনুমোদন নেই। আর নফল হল কোন অতিরিক্ত? যে অতিরিক্ততায় আল্লাহর অনুমোদন আছে, রাসুলের অনুমোদন আছে। যে নফল পড়ার, যে নফল কাজ করার অনুমোদন আছে সেটা আপনি করবেন, যেটার অনুমোদন নেই। এখন আপনি বলেন, হুজুর আমরা আল্লাহকে খুব ভালোবাসি, তাই 5 ওয়াক্তের নামাজের জায়গায় 10টার সময় আজান দিয়ে আমরা একটা জামাত করে নামাজ পড়ব 4 রাকাত, চলবে? আল্লাহ পছন্দ করবেন? কেন, বেশি তো অতিরিক্ত আল্লাহ পছন্দ করবেন না? ওই অতিরিক্ত হয়ে যাবে কি, যেহেতু অনুমোদন নেই, হয়ে যাবে কি, বিদাত, বাড়াবাড়ি। বুঝতে পারলেন তো? বাড়াবাড়ি যাতে ইসলামের অনুমোদন নেই সেটা হবে বিদাত। মানে আহদাসাফি আমরি নাহাজা মালাইসা মিনহু ফাওয়ারাদ, মানে আমিলা আমানা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, যে ব্যক্তি নতুন এমন কোন কাজ করবে যাতে আমাদের নির্দেশ নেই, আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ নেই, সেটা হবে কি, প্রত্যাখ্যাত, সেটা হবে বিদাত। খেয়াল রাখতে হবে, বাড়তি যে বলা হলো, যে নফল দ্বারা মানে অতিরিক্ত কিছু দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে, শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসি, তার মানে এই নয় যে বিদাত করতে থাকলে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ বিদাতিকে ভালোবাসেন না, বিদাতি তওবা কবুল করেন না। কেয়ামতের দিনে হাউজে কওসরের পানি পান করতে পারবে না, কারা? এই বিদাতিরা। যারা দিনে অতিরিক্ত করে, অতিরিক্ত এমন জিনিস করে যাতে শরীয়তের কোন অনুমোদন নেই। যাই হোক, তাহলে বলছেন আমি তাকে ভালোবাসতে লাগি, নফল নফল রোজা রাখলো। নফল মানে কি? নফল আবার দুরকম, ফরজের বিপরীত হচ্ছে নফল, নফল হবে দুরকম, সুন্নত এবং নফল। সুন্নতে মুয়াক্কাদা আছে, আবার আম নফল আছে। আম নফল কাকে বলে? আমি নামাজ দিয়ে উদাহরণটা দিচ্ছি। মনে করুন মাগরিবের আগে দুরাকাত নামাজ, এটা কি ফরজ না নফল? নফল। নফল কোন নফল? সুন্নত, তাই না? সুন্নতে মুয়াক্কাদা না গায়ের মুয়াক্কাদা? গায়ের মুয়াক্কাদা। মাগরিবের পরে যে দুরাকাত নামাজ সুন্নত, এটা কই? সুন্নতে মুয়াক্কাদা। মাগরিবের পর বসে আছেন, ভাবলেন তাসবিহ তাহলিল করছেন, দুরাকাত নফল পড়ি, এটা হল সুন্নত না, যেহেতু এই সময় আল্লাহ নবী নামাজ পড়েছেন বলে প্রমাণ নেই। অতএব দুরাকাত নফল যদি আপনি পড়েন, এটা হবে আম নফল। নিষেধ আছে না? আপনি নফল আম নফল পড়তে পারেন, আম নফলের অনুমতি আছে। কিন্তু যদি কেউ বলে মাগরিবের পরে ছ রাকাত সালাতুল আওয়াবিন আছে, শুনেছেন আপনারা? শুনেছেন মাগরিবের পরে সালাতুল আওয়াবিন আছে, এ হাদিস সহিনা। সালাতুল আওয়াবিন হেইনা তার মুদুল ফেসাল, যখন উটের পায়ের, উটের বাচ্চার পায়ের তলার বালু গরম হবে তখন হচ্ছে সালাতুল আওয়াবিন। সহি হাদিস, মুসলিমের হাদিস। তাহলে সেটা কোন সময় বালু গরম হয়? কখন? রাতে, মাগরিবের পরে নাকি সকালে? সকালে সূর্য ওঠার পর ধীরে ধীরে আটটা নটার দিকে বালু গরম হতে থাকে। তাহলে বোঝা গেল এই নামাজটার নাম কি? সালাতুদ দোহা, চাষতের নামাজ। একই বলা হয় সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে ছ রাকাত নামাজ সালাতুল আওয়াবিন না, এ হাদিস সহিনা। সুতরাং আম নফল বুঝতে পারলেন, আর বিদাতি নামাজও বুঝতে পারলেন। এবার যদি এই নামাজটা কেউ পড়ে, এই ছ রাকাত পড়ে, তাহলে কি হবে? বিদাত হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে ফরজ নফল, আর নফল দুই ভাগে ভাগ, সুন্নত আর আম নফল। সুন্নত আবার দুই ভাগে ভাগ, সুন্নতে মুয়াক্কাদা, গায়ের মুয়াক্কাদা, তাই না? যাই হোক, এখন বলছেন আল্লাহ তাআলা যে নফল দ্বারা, মানে সুন্নত দ্বারা বা নফল দ্বারা সে আমার নৈকট্য লাভ করতে থাকে শেষ পর্যন্ত, হাত্তা ওহিব্বা, আমি তাকে ভালোবাসতে লাগি। এই তো বন্ধুত্ব, তাই না? এই হচ্ছে বন্ধুত্ব। ফাইজা আহবাবতুহু কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি তাকে ভালোবাসতে লাগি তখন আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। আল্লাহ আকবার! কে কান হয়ে যান? আল্লাহ কান হয়ে যান। আল্লাহ কি করে কান হন? তার মানে সেই কান আল্লাহর অসন্তুষ্টির কোন কথা শোনে না। আল্লাহ যদি কান হয়ে যান তো খারাপ কথা শুনবেন আপনি? না। তার মানে সেই কানে কোন খারাপ কথা, যে কথা আল্লাহ শুনতে পছন্দ করেন না, সে কথা আপনি শোনেন না। অতিরিক্ত করতে করতে, অতিরিক্ত নফল করতে করতে, অতিরিক্ত বললাম যে হয়তো কথায় কথা বেড়ে যায়, আপনারা হয়তো ব্যাপারটাকে অন্যরকম ভাববেন। তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলো প্রয়োজন, আমি আপনাকে একটা ঘড়ি উপহার দেব। না হুজুর, আমার তো ঘড়ি আছে। তখন আমি কি বলবো? তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলো প্রয়োজন। উপহার, উপহার আমি দিতে পারি, আর সেই উপহার দেওয়ার, দুনিয়ার উপহার দেওয়ার কোন বাঁধন আছে, কোন নিয়ম আছে? নেই। এই জন্য দেখবেন এক একটা মানুষের তিন চারটা ঘড়ি হয়ে গেছে, গাড়ি আছে তাও গাড়ি উপহার দেয়, আছে এরকম লোক আছে। আল্লাহ তাআলা যেটার অনুমোদন নেই সেই উপহার আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহকে আপনি দেবেন, আল্লাহ গ্রহণ করবেন কোনটা? যেটাতে অনুমোদন আছে। একটা উদাহরণ নেন, আপনি সৌদি আরব থেকে যাচ্ছেন আপনার বাড়ি, আপনি আপনার স্ত্রীর জন্য উপহার নেবেন, তাই না? আপনি দেখলেন যে আমার স্ত্রী যেটা পছন্দ করে সেটা আমি নেব, দিয়ে আপনি নিলেন। আপনার স্ত্রীকে আপনি পরেন, পরান, মনে করুন শাড়ি পরান, আপনি ব্লাউজ পরান, আপনি হাতে চুড়ি নিলেন, ব্লাউজ নিলেন, ঠিক আছে, শাড়ি নিলেন, সব নিলেন, গিয়ে আপনার স্ত্রীকে দিলেন। আপনার স্ত্রী খুশি হবে? বাড়তি অতিরিক্ত নিলেন, মানে ব্লাউজ চুড়ি এসব নিতে পারেন, কি বলেছে একটা শাড়ি নিয়ে এসো। আপনি অতিরিক্ত কি নিলেন? ব্লাউজ নিলেন। আবার অনেকে ব্লাউজ কথাটা শুনতে চায় না, বলে হুজুর ব্লাউজ বলছে মুখে। একবার বলেছিলাম এক জায়গায়, হুজুর মসজিদের ভিতরে ব্লাউজ বলছে, মানে সে এই জিনিসগুলোকে এত খারাপ মনে করে, আজীব মানে অশ্লীল মনে করে। মেয়েদের এই সমস্ত অন্তর্বাসের মুখ কথা মুখে আনলে ভাবে অশ্লীল, ছবিতে দেখবে মাফি মুশকিল, কিন্তু হুজুরের মুখে হলেই অশ্লীল হয়ে যাবে। আল্লাহ মুস্তাহান। তো কথা হলো কি, আপনি নিয়ে গেলেন, আপনার স্ত্রী খুশি হবে না রাগ করবে যে তুমি আমার জন্য ব্লাউজ আনলে কেন, চুড়ি আনলে কেন? রাগ করবে? কখন রাগ করবে বলুন তো? না নেবেন তখন তো হবেই না, কিন্তু নেওয়ার পরেও সে রাগ করবে। যখন সেই ব্লাউজটা 40 সাইজের লাগতো, আপনি নিয়ে গেছেন 32 সাইজের, খুশি হবে? আপনি ম্যাচিং করে নিয়ে গেছেন শাড়ির সাথে, আমাদের তো মেয়েরা আবার ম্যাচিং শাড়ি পরে, শাড়ি ব্লাউজ ম্যাচিং হতে হবে, তাই না? তো লাগবে 40 সাইজ, আপনি নিয়ে গেছেন 32 সাইজ, কেমন খুশি হবে? আর হাতের চুড়ি যে সাইজের লাগবে, আপনি নিয়ে গেছেন এমন যে হাতে ঢোকে না। মেয়েরা তো এমনি বলে ঢোকার সময় কষাকষি, ঢুকলে পরে বেজায় খুশি, যখন হাতে না ঢুকলে পরে খুশি হবে না, আর হাতে ঢোকাতেও কষ্ট হয়, তাই না? কাঁচের চুড়ি হলে বুঝতেই পারছেন ফুট করে ভেঙে যাবে, হাত কেটে যাবে। এখন আপনি ছোট সাইজে নিয়ে গেছেন, আপনার স্ত্রী খুশ হবে? হ্যাঁ আবুল খায়ের আইয়ুব, খুশি হবে না রাগ করবে? এই হলো যে আপনি যদি আপনার স্ত্রীর মাপ অনুযায়ী নিতেন তাহলে স্ত্রী খুশ হতো। শরীয়ত তো তাই, শরীয়ত আল্লাহ, আল্লাহ তাআলা তখনই খুশ হবেন যখন তার মাপ অনুযায়ী, সে তিনি যেমন চান ঠিক সেই রকম জিনিস নিয়ে যাবেন, দেবেন, তবে কি হবে? খুশ হবে। আমি এই কথাগুলো কেন বললাম, অনেকে উদাহরণ দিয়ে থাকে, বিদাতীরা বিদাতকে প্রচার করার জন্য এই শ্রেণীর উদাহরণ দিয়ে থাকে। বেশি করলে ক্ষতি কি, বেশি করলে ক্ষতি কি? আমরা বলি বেশি করলে ক্ষতি নেই, কিন্তু সেই বেশি যে বেশি অনুমোদন আছে সেটা কেবল নফল। নফল আপনি করতে পারেন, নফল রোজা রাখতে পারেন না? পারেন না। আগামীকাল কিবার? বুধবার। আপনি যদি চান কাল রোজা রাখতে পারেন না? পারেন না। পারেন নফল রোজা? কালকে কোন রোজা আছে? বৃহস্পতিবার নয় যে কাল রোজা আছে, কিংবা সোমবার নয় যে সেখানে সুন্নত রোজা আছে, তাই না? আরাফার রোজা সুন্নত, তারপরে আপনার মহরমের রোজা সুন্নত, কিন্তু কাল বুধবার, কালকে এসব কিছুই না, একটা সাধারণ দিন, আপনি রোজা রাখতে পারেন না? পারেন না। পারেন, এটা নফল, এ নফলের অনুমোদন আছে। আর বলা হয়েছে নফল রোজা যে যত বেশি রাখবে তার তত তো সব আছে, তাই না? নফল রোজার সব আছে, কিন্তু যার অনুমোদন নেই, এই যেমন বললাম আপনি 10টার সময় আজান দিয়ে জামাত করবেন, হবে? এটা অতিরিক্ত জিনিস হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন আল্লাহ তাআলা বলছেন যে সে যখন নফলের মাধ্যমে আমার নৈকট্য লাভ, আর যে নফল পড়বে সে ফরজ বাদ দেবে? এখনই এক ন্যাংটা বাবার কথা শুনছিলেন, বলে যে নামাজও পড়তো না, ন্যাংটা হয়ে থাকত, কিন্তু যা বলতো সত্য ঘটে যেত, ভবিষ্যৎ বক্তা ছিল। শয়তানদের বিভিন্ন কারবার থাকে, তাই না? শয়তানির তো হতো কিছু, হয়তো বা সব লাগত, অনেক অনেক পাখি উড়ছে তীর মেরে দিলাম, এখন ঝাঁক ঝাঁক পাখি মারলাম তীর, লাগলো না লাগলো লোকে বলবে বীর, হ্যাঁ মারলাম, একা তো লাগবেই, লেগে যায় বাস, আল প্রচার হয়ে যায়। কিন্তু শেষকালে দেখা যায় যে সব কথা লাগছে না, সব কথা ঠিক হচ্ছে না, তবুও মানুষ, ওই যে বলো না, অধিকাংশ মানুষ হচ্ছে কি, মূর্খ অজ্ঞ জাহেল, তারা সস্তায় বস্তা লাভ করতে চায়। আপনার ছেলেটার অসুখ কোথায় ভালো হলো না, যদি বাই চান্স গিয়ে ওখানে ভালো হয়ে যায় ন্যাংটা বাবার কাছে, ন্যাংটা বাবার পেশাব খেয়ে, তাহলে তো ন্যাংটা বাবার পেশাব পবিত্র হয়ে যাবে, তাই না? আল্লাহুল মুস্তাহান। মানুষের এই বিশ্বাস, অন্ধবিশ্বাস, কুবিশ্বাস আর অমূলক বিশ্বাস মানুষকে ধ্বংস করে। এখন আল্লাহ তাআলা কি হয়ে যান, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, সেই ওলি, সেই বন্ধুর আল্লাহ তাআলা কি হয়ে যান, কান হয়ে যান। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, কান হয়ে যান মানে কি, যে আল্লাহ তাআলা যে জিনিস শুনতে পছন্দ করেন না সে তা শোনে না, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, তার মানে আল্লাহ চোখ হয়ে যান মানে সে চোখে সে জিনিস দেখে না যে জিনিস দেখতে আল্লাহ অপছন্দ করেন। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধারণ করে, তার মানে সে হাত দিয়ে সে জিনিস ধারণ করে না যে জিনিস ধারণ করতে আল্লাহ তাআলা অপছন্দ করেন। রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, নাউজুবিল্লাহ, আল্লাহ কি পা হন নাকি, না, উদ্দেশ্যটা কি যে আমি তার পা হয়ে যাই মানে সে সেই পথে চলে যে পথে চলতে আল্লাহ পছন্দ করেন। ওয়াইন সা আলানি আ অতিয়ান্না, সে যদি চায় অবশ্যই আমি তাকে দান করি। ওলা ইনস্তাআযানি লাউইযান্না, সে যদি আমার কাছে আশ্রয় চায়, পানাহ চায় কোন জিনিস থেকে, আমি তাকে পানাহ দান করি। বুঝতে পারলেন? এখান থেকে হাদিসটা বলার উদ্দেশ্যটা কি, আজকে কি কি বিষয় ছিল? আপনার শরীর কেমন হবে, তো এখানে কয়েকটা এলো, আপনার কান, আপনার চোখ, আপনার হাত, আপনার পা, আপনি বাকিগুলো আন্দাজ করে নেন, অনুমান করে নেন কেমন হবে, যেমন যেমন সৃষ্টিকর্তা পছন্দ করেন। তিনি সৃষ্টি করেছেন সবকিছুই, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত। আমরা দেখব ইনশাআল্লাহ আল্লাহ কিভাবে পছন্দ করেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, সেই আদর্শ অনুযায়ী আমাদের কেমন হওয়া উচিত সেইগুলি খেয়াল করব। এই জন্য এখানে এই হাদিসটা পেশ করার উদ্দেশ্য হল যে আমাদের এসব কিছু হবে কার কার সন্তুষ্টি মতো, আল্লাহর সন্তুষ্টি মতো। কার পছন্দ মতো? আল্লাহর পছন্দ মতো। এখন যদি আল্লাহর পছন্দ আর অন্য পছন্দের সাথে সংঘর্ষ বাধে, মানে আল্লাহ একরকম চাচ্ছেন আর আরেকজন কেউ অন্যরকম চাচ্ছে, যেমন নবী চাচ্ছেন একরকম আর বিবি চাচ্ছেন একরকম, তো কোনটা প্রাধান্য পাবে? আপনি যদি আল্লাহর ওলি হন কোনটা প্রাধান্য পাবে? আপনি মাশাআল্লাহ এত সুন্দর দাড়ি রেখেছেন, দাড়ি রেখে বিয়ে করলেন, বিয়ে কর বাসর রাতে বললেন হ্যাঁ আপনার সবই ঠিক আছে, কিন্তু এখন থেকে দাড়ি রাখলে কেমন বুড়া বুড়া লাগে, পরে রাখবেন, আপনি দেখলেন নরম নরম কথা বলছে, তা ঠিক আছে পরে রেখে নেব না হয়। দিয়ে সকালবেলা, একদম সত্য ঘটনা, আমাদের এক সাথী সহপাঠী বিবাহ হল, সুন্দর দাড়ি, আর দাড়ি যখন নতুন নতুন বের হয় তখন নরম থাকে, পরে তো কড়া হয়ে যায়। তো বাসর রাতে পর যখন এল, তখন দেখছি তো সাফ, একদম সাফান সাফা, ক্লিন, কি বলে ক্লিন সেফ, না কি বলে ক্লিন সেফ, ক্লিন সেফ, তো ক্লিন একদম পরিষ্কার, মানে কোনো কিছু নেই, যেমন অনেকে বলে দাড়ি কি জঙ্গল বলে। তো বললাম কি ভাই কি হলো, আপনি এটা কি করলেন, কি যেন নাম ছিল, মফিজুল না ফাইজুল, এই ধরনের নাম ছিল। বলছে তোমার ভাবি বলছে এখন থেকে বোড়া লাগে পরে রাখলে হয়। মাশাআল্লাহ, আপনি দাড়ি রেখেছিলেন কার হুকুমে, কার আদর্শ পালন করে, কার আদর্শ মেনে, নবীর আদর্শ মেনে। আর বাসর রাতে তুমি বিবির আদর্শ মানতে গেলে, বিবির কথা মানতে গেলে, দিয়ে তুমি কি করলে, ক্লিন সাফ করে দিলে, তাই না? তাহলে এক্ষেত্রে প্রাধান্য কে পেল, বিবি প্রাধান্য পেল। এ কি আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে? কারণ যে যাকে ভালোবাসে সে তার মতো চলে, তাই না? যাকে যে ভালোবাসে সে তার মতো চলবে, এটাই তো ভালোবাসার নিয়ম। ভালোবাসার নিয়ম হচ্ছে ভালো লাগা, আর ভালোবাসার নিয়ম হল যে ভালোবাসা যা বলে সেই মতো চলা। যদি না চলতে পারেন ভালোবাসা চলবে না, টিকবে না ভালোবাসা, ঠিক আছে? যারা ভালোবাসা করো অবৈধ ভালোবাসা, যে পার্কে দেখা করতে বলে 10 মিনিট দেরি হয় তো কি হবে, টিকবে? কিংবা আধ ঘন্টা দেরি হয়, মোবাইলে ফোন করছে পাচ্ছে না, টিকবে সেই ভালোবাসা? না, নিজের মন মতো হতে হবে। যখনই দেখছে হ্যাঁ ঠিক যা বলছি তাই করছে, মনে মনে একরকম, মানে যেটাই বলছি সেটাই পালন করছে, যখন তাকে চাচ্ছি তখনই পাচ্ছি, তা খালাস, এই হচ্ছে আমার যোগ্য পুরুষ, এই হচ্ছে আমার ঠিক মনের মতো মজনু, সত্যিই মজনু। মজনু মানে কি? হ্যাঁ, প্রেম পাগল। যাই হোক, কথা হলো কি, যে আপনি আপনার জীবনটাকে গড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের আদর্শ অনুযায়ী, এবং সেখানে অন্য কাউকে প্রাধান্য দেবেন না। একটা কথা বলে রাখি এখানে, যেমন লোক দেখানি আমল, কোন সৃষ্টির জন্য কৃত আমল কি হয়, রিয়া হয়। রিয়া মানে কি? ছোট শিরিক। আপনি কারো উদ্দেশ্যে, কারো জন্য, কারো কাউকে দেখানোর জন্য দাঁড়িয়ে রাখলেন, এটা কি হবে? ছোট শিরিক হবে। তেমনি যদি কাউকে দেখানোর জন্য কিংবা কারো হুকুমে, কোন সৃষ্টির হুকুমে দাঁড়িয়ে যদি ফেলে দেন, ছেঁচে দেন, সেটা কি হবে? সেটা শিরিক হবে না? এটাও সৃষ্টির আনুগত্য হল, ওটাও সৃষ্টির আনুগত্য হল। আপনি আল্লাহর আনুগত্য করলেন না, সৃষ্টিকর্তার আনুগত্য করলেন না, আনুগত্য করলেন কার? সৃষ্টির। তো এখানেও শিরিক হয়ে যাবে। মোট কথা বুঝতেই পাচ্ছেন, আল্লাহ সেই প্রিয় বান্দা হতে হলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাঁরই ইচ্ছা মতো হতে হবে। আমার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সর্বাঙ্গ শরীর হবে কার? আল্লাহ ও তার রাসূলের দেওয়া বিধান ও নির্দেশ অনুযায়ী আপনার আকার আকৃতিতে অনুকরণ করতে হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে এই পর্যন্তই ভূমিকা, ইনশাআল্লাহ আগামী থেকে পুরুষদের দেহ কেমন হবে বলবো, তারপর মহিলাদের কেমন হবে এ কথা বলবো। আপনারা আবার আশা বন্ধ করে দেন না, যারা দাড়ি ভাড়ি রাখেননি বলুন হুজুর দাড়ি ভাইয়ের কথা বলবেন আমরা আর আসবোই না, তাহলে তো মুশকিল না। আসুন, আপনি হয়তো বলবেন হুজুর দাড়ির কথা, দাড়ি কি জরুরি? আমি দাড়ি জরুরি না হোক ওয়াজিব তো বটে, তাই না? ওয়াজিব তরক করলে কি হয়, গোনা কাবিরা গোনা হবে, তাও আবার জরুরি কতটুক সেটাও আপনারা জানেন। যদি আপনারা বলেন একবারে কি ছাড়তে পারবো সেগুলো বলবো পরে, তবু আগে থেকে বলছে যাতে করে আপনারা আবার দাস বাদ না দেন। এই এক মুঠি একে বলে, অনেকে আবার এখান থেকে মুঠি ধরে, চালাক কত এখান থেকে মুঠি ধরে, ছোট ছোট রাখে না, তা না, থুতনির নিচে থেকে এক মুঠি, সাহাবারা কেটেছেন আপনি কাটতে পারেন, এতটুকু কাটতে পারেন, কিন্তু উত্তম কি নিজের অবস্থায় ছেড়ে দেওয়ার। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তলিকুল্লিহা, দাড়িকে ছেড়ে দাও, সে সব কথা পরে বলবো। আজকে কেন বললাম যাতে করে আপনারা ঘাবড়ে না যান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা দিনী শিক্ষার ফরজ পালন করি। দিনী শিক্ষা এটা ফরজ, তাই না? ফরজ পালন করার জন্য যদি মাকতুবুদ দাওয়াতে আসতে হয় আসতে হবে, কষ্ট হলেও আসতে হবে। অনেকে হেঁটে আসছেন, অনেকে সাইকেল নিয়ে আসছেন, অনেকে রোদে বাতাসে শীতে গরমে সবসময় আসছেন, তারা জানেন যে দিনী শিক্ষা করা হচ্ছে ফরজ, সেই ফরজ পালন করতে আসছে না। যারা গরজ মনে করে তাদেরকে বাসে করে এনেও পারা যাচ্ছে না, খাবার দিয়েও পারা যাচ্ছে না, বুঝতে পারছেন? তাদের মনে আসলে এই ফরজ পালনের দায়িত্ব জ্ঞান নেই, তারা ভাবছে যে হচ্ছে গরজ। আর হতে পারে এটাও ভাবছে যে মাকতুবুদ দাওয়ায় যে শিক্ষা দেওয়া হয়, যেমন সেদিন ইউসুফ বলছিল, এ হচ্ছে সরকারি শিক্ষা, এ হচ্ছে ওয়াহাবি শিক্ষা, এতে ঈমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে, এরা যে শিক্ষাগুলো দিচ্ছে আমাদের দেশের সাথে মিলে না, নাও মিলতে পারে। তো বলছে মিলে না যেহেতু, অতএব এদের হচ্ছে নকল। সৌদি আরবে ইসলাম হচ্ছে নকল, এদের সব নকল সোনা, আর খাঁটি সোনা আছে তো আমার দেশে আছে, আমার বাংলাদেশের মাটিতে আছে। সৌদি আরবে সব নকল ভুল, আমাদের দেশে খাঁটি। আপনারা কি মনে করেন জানি না, তবে বলবো যে আসুন, শুনুন, মানুন চাই না মানুন, শুনে যান, শুনে যান, যদি ভালো লাগে আমল করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আশা বন্ধ করবেন না, এটাই হচ্ছে অনুরোধ। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।